লোভেতে পাপায় পাপে ধ্বংস হয়, এমন এক ঘটনা শোন গো সবাই। লোভেতে পাপায় পাপে ধ্বংস হয়, এমন এক ঘটনা শোন গো সবাই। লোভেতে পাপায় গো এক সংসারে ছিল ভাই বোন আসে দেখো না, বুড়ি মা আমার বড় পীরের আসে দেখো না গো, বড় পীরের আসে ধোঁকা নাহি খায়, বিপদে আপদে সাথে থাকে সব সময়। লোভেতে পাপায় গো বুড়ি মা চাঁদা তুলে মেয়ের বিয়ে দিল, মায় বেটার সংসার বেশ চলতে গেছে, খুব পয়সা কামাবে শহরে এসে, বুড়ি মা জানের টুকরা কে সে ছাড়তে চায় না, বুড়ি মা জানের টুকরা কে সে ছাড়তে চায় না গো, মাকে ছেড়ে ছেলে যেতে নাই চায়, গরিবের সংসার কোন উপায় নাই। লোভেতে পাপায় গো চলে এলো সুন্দর শহরে, চমকে গেল বরাত মায়ের দোয়ার আসরে, ব্যবসা বাণিজ্য সে লাভবান হয়েছে, টাকা গহনা অনেক সে জমিয়ে ফেলেছে, মাকে চিঠি লেখে আমি যাচ্ছে বাড়িতে, বুড়ি মাকে চিঠি লেখে আমি যাচ্ছে বাড়িতে, ও বোনের বাড়ি রাত্রে আমি থেকে যাই, সকালে উঠিয়া যাব নিজের বাসায়। লোভেতে পাপায় গো বোনের বাড়িতে আসিল ভাই মুরাদ, দিনের আলো সে সাথে এনেছে অনেক টাকা গহনা, দেখে মুরাদের বোন লোভ সইতে পারে না, গভীর রাতে চুপি চুপে এলো ভাইয়ের কাছে, গভীর রাতে চুপি চুপে এলো ভাইয়ের কাছে। ও হাতে ছুরি নিয়ে ভাইয়ের বুকে গেঁথে দেয়, ঘরের ভিতরে লাশ দাফন করে দেয়, লোভে ওদিকে বুড়ি মার ঘুম আসে না চোখে, মুরাদ আসবে ঘরে জেগে আছে খুশিতে, সকালে উঠে বলে মুরাদ এসেছে, মেয়েকে জিজ্ঞেস করে, মেয়ে বলল না না আমার ঘরেতে আসেনি, মেয়ে বলল না না আমার ঘরেতে আসেনি। রাত্রে ঘুমায় স্বপ্ন দেখালো মোর গো দয়াময়, লোভেতে পাপয় গো, স্বপ্নে দেখিল মা জেঠাই শুয়ে আছে, তোর মুরাদের লাশ ওইখানে তে আছে, তোর বদমাইশ মেয়ে তাকে খুন করেছে, লোভ সইতে না পেরে জান মেরে দিয়েছে, ঘুম ছেড়ে মাটি খুলতে থাকে বুড়ি মা, ঘুম ছেড়ে উঠে মাটি খুলতে থাকে বুড়ি মা। ও মাটি খুলেছে নের লাশ দেখা পায়, টাকার জন্য ভাইয়ের জানিলহায় লোভেতে পাপয় গো, বুড়ি মা দুহাত তুলে গোশ পিয়াকে বলে, ফিরিয়ে দিতে হবে আমার সোনার ছেলে, হুজুর গোশ পাকে এক জিন্দা করামাত, বুড়ি মা ফিরে পেল জিন্দা হল মুরাদ, লোভে পড়ে যে পাপ করে সে জাহান্নামে যায়, লোভে পড়ে যে পাপ করে সে জাহান্নামে যায়। ও খোদার কাছে মা ছেলে শোকর জানায়, মইদুল ইসলাম আছিস কেন ধাঁদায়, লোভেতে পাপয় পাপে ধ্বংস হয়, এমনই এক ঘটনা শোন সবাই, লোভেতে পাপয় গো। www.anibas.in